وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. এরশাদ হচ্ছে, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে জিহাদ করছো না? দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদিগকে এই জনপদ থেকে মুক্তি দান করো, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। হে আহলে হাদিস নওজোয়ান, তোমার গতি শ্লথ কেন? তোমার চোখে তন্দ্রা কেন? ওই শোনো দাওয়াত ও জিহাদের গগন বিদীর্ণ আহ্বান, ঝাঁপিয়ে পড়ো আন্দোলনে, কাঁপিয়ে তোলো বিশ্ব, জালিমের বুজদিল, অত্যাচারীর খড়গ, বিদাতির আস্তানা আর শিরকের আড্ডা তোমার শানিত কৃপানের আঘাতে হোক ভুলুণ্ঠিত। আহলে হাদিস যুবক দল, জোর কদমে এগিয়ে চল, দাওয়াত ও জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গান জোরে গাহিয়া। নম্রুদার রহমান যত শিরক বেদাত করছে কত, ফেরাউনের আবু জেহেল শত এই জাহানে ঘুরছে কত, যথা তথা করছে জুলুম দেখে রে চাহিয়া, সম্মুখ পানে চল রে ছুটিয়া। আহলে হাদিস যুবক দল, জোর কদমে এগিয়ে চল, দাওয়াত ও জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গান জোরে গাহিয়া। বজ্র হাতে ধরে ওসি, জালেমের খঞ্জুর পড়ুক খুশি, নারায়ে তাকবীর ধ্বনি উঠুক কেঁপে এই ধরানি, উর্ধে তুলে আল্লাহর বাণী যাও রে গাহিয়া, সম্মুখ পানে চল রে ছুটিয়া। আহলে হাদিস যুবক দল, জোর কদমে এগিয়ে চল, দাওয়াত ও জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গান যাও রে গাহিয়া। হানরে আঘাত গর্দানেতে ঝোরগুলো হু এই ধারাতে, আজাজিলের দোসর যত মস্ত গুহক ভুলণ্ঠিত, বীর মুজাহিদ চল রে গাহিয়া, সম্মুখ পানে চল রে ছুটিয়া। আহলে হাদিস যুবক দল, জোর কদমে এগিয়ে চল, দাওয়াত ও জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গান যাও রে গাহিয়া। কুফরিতে যারা উঠেছে মাটি, নিভেবে তাদের কবরের বাতি, শয়তানের আখড়া ভেঙ্গে চুরে, শিরনে মারুক ফেল রে দূরে, মুক্তির গান যাও রে গাহিয়া, সম্মুখ পানে চল রে ছুটিয়া, আহলে হাদি যুবক দল জোর কদমে এগিয়ে চল, দাওয়া তো জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গাঞ্জাও রে গাহিয়া। হোক সব জালেমের পতন, ওই চেয়ে দেখ কালেমার কেতন, নতুন রবি উঠলো এবার নেই তো সময় আর ঘুমাবার, তাকলিদের ওই মিথ্যা মোহ যাকে টুটিয়া, সম্মুখ পানে চল রে ছুটিয়া, আহলে হাদি যুবক দল জোর কদমে এগিয়ে চল, দাওয়া তো জিহাদ ছাড়া কেমনে পাবি না যা তোরা, সম্মুখ পানে চল রে ছুটিয়া, মুক্তির গাঞ্জাও রে গাহিয়া, মুক্তির গাঞ্জাও রে।